ধন্যবাদ ভক্ত বন্ধু, আপনার অশেষ ধন্যবাদ। হঠাৎ দিনে মোর মন হয়েছি শ্রীক্ষেত্র পরিক্রমা করবি, জগন্নাথ দর্শন করবি, কিন্তু ভাই মানে সমস্তে যাতে জগন্নাথ দর্শন করা সিধাসড়ক দ্বীপটি নিয়ে জাঁদিকে আসতে জগন্নাথ পাখে পুঁ ফে আসতে অশেষ কোটি দেবতা মানে অনেক বড় দেউল ভিতরে, তাঁকু যদি আপনার সময় নিয়ে যাবে তবে দেখিপার সবকিছি, তবে আনন্দ মিলব। সেটি ভক্ত কিন্তু মু চালি চালিকি যাবি, মোর গাড়ি ঘোড়া মটর দরকার নাই, মু চালি চালি যাবি। চালিকি চালি চালিকি চালিকি চালি চালিকি আহা চালিকি চালি চালিকি চালিকি চালি চালিকি জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি। চালিকি চালি চালিকি চালিকি চালি চালিকি জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি। শরধা বালি রে শরধা বালি রে পুনর জীবি, শরধা বালি রে পুনর জীবি, ভকত জনকু দেখিকি দেখিকি দেখিকি আহ চালিকি চালি চালিকি চালিকি চালি চালিকি জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি, জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি। বন্ধু আপনার লক্ষ্য করে যেতবে চন্দনপুর আপনার ডেউঁ চন্দনপুর ঠিক টপিবা পরে পরে নীলচক্র দর্শন আপনার করতে, সেইটি মহাপ্রভু জগন্নাথ দর্শন পাঁচ নীলচক্র দর্শন আহা ভক্ত পৌঁছি বড় দাণ্ডে। তোর নীলচক্র নেত দেখিবি ভক্তি ভাবরে প্রণাম হইবি, তোর সিংহ দুয়ারে পৌঁছিবি বেত পাহাড়ে পাপ নাচিবি। তোর নীল চক্র নেত দেখিবি ভক্তি ভাবরে প্রণাম হইবি, তোর সিংহ দুয়ারে পৌঁছিবি বেত পাহাড়ে পাপ নাচিবি। কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ দেখি সারি যাবি। হে ভক্তবৃন্দ, সিংহদ্বার গুমুটা ঘরক আপনার টপুছেন বামপটে কাশী বিশ্বনাথ মহাপ্রভু, তাঁকু দর্শন নকলে আপনার মুক্তি না, সি হি প্রথমে আদেশ দেবে জগন্নাথ দর্শন করা দ্বারা দেশ রয়েছেন। ধন্য ভক্ত কাশী বিশ্বনাথ দেখি সারি যাবি, কাশী বিশ্বনাথ দেখি সারি যাবি, বাইশি পাহাচ চড়িকি চড়িকি চড়িকি আহ চালিকি চালি চালিকি চালিকি চালি চালিকি জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি, জগা যাবি মু শ্রীক্ষেত্র বালিকি। শ্লোক আছে ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, এই বাইশটি অক্ষর এই বাইশটি অক্ষর জপি জপি আপন মানে বাইশ পাহাচ টপুছেন, বাইশ পাহাচ টপিয়া পরে ঘিও দীপ কিণবে বামপটে, আপন বামপটে বেড়ে বুলুছেন বট গণেশ জগন্নাথ মহাপ্রভুঙ্কর কল্পবট রয়েছে, চারি যুগ ধরি যে অমর রয়েছেন যে কল্পবট, সে কল্পবট মূলরে আপন মানে যাই পৌঁছেন, কোণ দেখবে যাই পৌঁছিবি কল্প ভটরে আহা কল্প মূলরে পৌঁছন্তি আপন, যাই পৌঁছিবি কল্প মূলরে বট গণেশঙ্কু পূজি ভক্তিরে, ঘিও দীপ কিণি ভক্ত গহলে ঘিও দীপ কিণি ভক্ত গহলে, ভিড় ঠেলি পতি জীবি দেউড়ে আহা। লক্ষ লক্ষ ভক্ত মানে থিবে ভিড় ঠেলি আপন জগন্নাথ দর্শন করিয়া যাউছন্তি কি আনন্দ। যাই পৌঁছিবি কল্প মূলরে বট গণেশঙ্কু বুঝি ভক্তিরে, ঘিও দীপ কিণি ভক্ত গহলে ভিড় ঠেলি পতি জীবি দেউড়ে। গরুড় পছরু ଗରୁଡ଼ ପଛରୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖିବି ସକାରାୟଣଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ। ଆହା ଗରୁଡ଼ ପଛରୁ ରହି ଦେଖ କିଶୋବା ପାଉଛି ପଦ୍ମମୁଖ ଭକ୍ତ ସାରବେଗଙ୍କ ରଚନା ମନେ ପଡ଼ିଯିବ ଆପଣମାନଙ୍କର। ଧନ୍ୟ ଭକ୍ତ ଧନ୍ୟ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ବୋଲାଣ ଦେଖବାର ହରି ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ। ଗରୁଡ଼ ପଛରୁ ଭକ୍ତଙ୍କୁ ଆହା ଦର୍ଶନ ଦେଉଛନ୍ତି ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ। ଗରୁଡ଼ ପଛରୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖିବି କର୍ପୂର ଦୀପାଳି ଜାଳିକି ଜାଳିକି ଜାଳିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଜଗା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଜଗା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି। ବଡ଼ ପଣ୍ଡା ଦେଖି ପକେଇବେ ତୁଳସୀ ଟିକେ ଦେଇଦେବେ ହାତରେ ଆରେ ଖାଇଦେ ଟିକେ ପାଇଦେ ଆସିଛୁ ଜଗନ୍ନାଥ ଦର୍ଶନ କରିବା ପାଇଁକି କି ସୌଭାଗ୍ୟ ସେତିକି ଭାଗ୍ୟର ନଥିଲେ ତୁଳସୀ ଟିକେ ପାଇପାରିବେ ନାହିଁ ଆଳତି ଦେଖିପାରିବେ ନାହିଁ ଜଗନ୍ନାଥ ଦର୍ଶନ କରିପାରିବେ ନାହିଁ। ପ୍ରିୟ ଭକ୍ତବୃନ୍ଦ ମୁକ୍ତି ମଣ୍ଡପ ତାପରେ ମୁକ୍ତି ମଣ୍ଡପ ଷୋଳଶାସନ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କୁ ଆପଣ ଦର୍ଶନ କରିବେ ଆଶୀର୍ବାଦ ନେବେ ଟଙ୍କାଟିଏ ବଢ଼େଇଦେବେ ସେ ଆଶୀର୍ବାଦ ଅଜାଡ଼ି ଦେବେ। ଆହା ମୁକ୍ତି ମଣ୍ଡପ କାକ ଚତୁର୍ଭୁଜ ମା ବିମଳା ସାକ୍ଷୀ ଗୋପୀନାଥ ମୁକ୍ତି ମଣ୍ଡପ କାକ ଚତୁର୍ଭୁଜ ମା ବିମଳା ସାକ୍ଷୀ ଗୋପୀନାଥ ଲକ୍ଷ୍ମୀ ନବଗ୍ରହ କରି ଦର୍ଶନ। ଆହା ମହାଲକ୍ଷ୍ମୀ ଠାକୁରାଣୀକି ଦର୍ଶନ କରିବେ ଆପଣମାନେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଅଧୀଶ୍ୱରୀ ମା ନାରାୟଣୀ ବରୁଣ ଦୋଳାଣୀକି ଦର୍ଶନ ନ କଲେ ଆପଣଙ୍କର ମନ ଶାନ୍ତି ହେବ ନାହିଁ। ଦର୍ଶନ କରିବେ ମାଙ୍କଠୁ ଆଶୀର୍ବାଦ ଆଣିବେ ଗୋଟିଏ ପଦ୍ମ ଫୁଲ ଆଙ୍କିବେ ଟିକେ ବସିବେ ସେଠିକି ଆସିବେ ଥଣ୍ଡା ଥଣ୍ଡା ପବନ ଟିକେ ବାଜିବ ଆପଣଙ୍କ ଦେହରେ ଟିକେ ଆସିବେ ପାପ ଛାଡ଼ିଯିବ। ଲକ୍ଷ୍ମୀ ନବଗ୍ରହ କରି ଦର୍ଶନ ଯାଇ କରିବି ଅବଢ଼ା ଭୋଜନ ଯାଇ କରିବି ଅବଢ଼ା ଭୋଜନ ମନେ ପଡ଼ିଯିବ ଆନନ୍ଦ ବଜାର କଥା ଯାଇ କରିବି ଅବଢ଼ା ଭୋଜନ ଯାଇ କରିବି ଅବଢ଼ା ଭୋଜନ କୋଡ଼ୁଆ ଭରି ମୁଁ କୋଡ଼ୁଆ ଭରି ମୁଁ ଅବଢ଼ାଣିବି କୋଡ଼ୁଆ ଭରି ମୁଁ ଅବଢ଼ାଣିବି ମୋର ପ୍ରିୟ ପରିଜନ ପାଇଁକି ପାଇଁକି ପାଇଁକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଆହା ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଜଗା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଜଗା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଶରଧା ବାଲିରେ ଶରଧା ବାଲିରେ ପୁନର ଯିବି ଶରଧା ବାଲିରେ ପୁନର ଯିବି ଭକତ ଜନଙ୍କୁ ଦେଖିକି ଦେଖିକି ଦେଖିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଆହା ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଚାଲିକି ଚାଲି ଚାଲିକି ଜଗା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଆହା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି ଆହା ଯିବି ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବାଲିକି।